kayyadin apan khaiya jao bashi allar dohai e poraner binimoye tomar poran dio hashi allar dohai kate lagaiyadin apan khaiya jao bashi allar dohai e poraner binimoye tomar poran dio hashi allar dohai kate lagaiyadin apan khaiya jao allar dohai টানে আইসো আমার পানে মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও পানের টানে টানে আইসো আমার পানে মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও আমার রঙে পানের রঙে রাঙা হইও রাঙা হইও বাসি আল্লাহর দোহাই কাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই এ পরানের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই কাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও আল্লাহর দোহাই বসাবো মুখেতে পান দেবো দেবো রে ঘাটে আসিও পিড়ি পেতে দেবো পাশে বসাবো মুখেতে পান দেবো দেবো রে অন্যের হাতের পান ছাইড়া আমার হাতের পান খাইও আল্লাহর দোহাই এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও হাসি আল্লাহর দোহাই এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও আল্লাহর দোহাই জানি আসিও গুণমণি আসিও নাহি পান পানি তিনের পাখানি আছে জগতে জানি আসিও গুণমণি আসিও তিন রসেতে ডুইবা তুমি দিনের অধিকারী দিনের অধিকারী হইও আল্লাহর দোহাই এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই কাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই কাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও আল্লাহর দোহাই